বাৎসরিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার মুআজ্জাজ মুকাররাম সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে অনেক বড় বড় ওলামায়ে কেরামদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অনেকগুলো বিষয় আলোচনা শোনার এবং এ পর্যন্ত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনাগুলোই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। কথা বেশি প্রয়োজন হয় না, যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন অল্প কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত না দেন, সারা রাত যদি আমরা বয়ান করতে থাকি তবুও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না। এজন্য আমরা খুতবার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন, যতবার কোনো কথা বলতেন, তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলতেন, চারটি কোরআনের কারিমের আয়াত তেলাওয়াত করতেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাটা বলতেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করবেন ফালা মুদিল্লা লা, দুনিয়ার কোন শক্তি নাই যেই শক্তি তাকে গোমরা করতে পারে, দলালা দিতে পারে। ওয়ামান ইউদলিল ফালা হাদিয়া লা, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোমরা করবেন হেদায়েত দিবেন না, দুনিয়ার এমন কোন শক্তি নাই যেই শক্তি তাকে হেদায়েত দিতে পারে। তাহলে হেদায়েতের মালিক কে? খালি আল্লাহ বললে হবে না, আল্লাহর সাথে আরেকটু কিছু বলতে হবে। আমাদের বাঙালি এই জায়গায় একটু সমস্যা আছে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মহব্বত করি, করি না, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, কার মহব্বতটা বেশি? আল্লাহর মহব্বতটা বেশি না নবীর মহব্বতটা বেশি? এই অনেকে সিদ্ধান্ত নিতে পারতেছে না কারটা বেশি, কারটা বেশি মহব্বত? আচ্ছা, নিজের আম্মাকেও মহব্বত করেন, শাশুড়িকেও মহব্বত করেন, কার মহব্বত বেশি? জি আলহামদুলিল্লাহ, নাকি শাশুড়ির মহব্বত বেশি? নিজের আব্বাকেও মহব্বত করেন, শ্বশুর আব্বাকেও মহব্বত করেন, কোন মহব্বত বেশি? আমাদের দেশে এখন শ্বশুর আব্বার মহব্বত বেশি, নিজের আব্বারে তো বাপে ডাকে না, নিজের মারে আম্মা ডাকে না, আর শাশুড়িরে সুন্দর করে আম্মা জান আম্মাজি কত সুন্দর করে ডাকে। এজন্য মহব্বত উল্টে গেছে, সব জায়গায় মহব্বত উল্টে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও আমরা মহব্বত করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মহব্বত, দুই মহব্বতেই ইমানের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করা এটাও ইমানের অংশ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা এটাও ইমানের অংশ। কিন্তু মহব্বতটা বেশি কার? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার যত মানুষের প্রতি মহব্বত থাকুক না কেন, একজন মুমিন একজন ইমানদারের সবচেয়ে বেশি মহব্বত হলো আমি আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ, একজন মুমিন সব থেকে বেশি মহব্বত করে কাকে? আল্লাহকে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মহব্বত করি, কিন্তু যখন নবীর নাম শুনি নবীর সাথে একটা শব্দ বলি, বলি না নবী বললে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বললে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হবে, এটা মহব্বতের অংশ। কিন্তু আল্লাহর নাম শুনলে আল্লাহর বান্দারা খালি বলে আল্লাহ, আর কিছু বলে না, আল্লাহর সাথে আর কিছু বলে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে নবীর সাথে যদি দরুদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, তা আল্লাহর সাথে কিছু বলা লাগে নাকি? কিছু বলতে হয়, কি বলবেন বলেন তো দেখি এবার। এক লোক শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে গিয়ে চুপ মারি বসে থাকে, কথা বলে না। সবাই বলতেছে, এই তুমি শ্বশুর বাড়িতে যাই কথা বলো না কেন, চুপ করে বসে থাকো কেন, তুমি যাই কথা বলবা, জামা নানুর বেড়াইতে গেছো, কথাবার্তা তো বলতে হবে। তো জামাই কথা খুঁজে পায় না, বলবে টা কি? শাশুড়িকে বলতেছে, আম্মা আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়িকে জিজ্ঞাসা করে, আম্মা আপনার কি বিয়ে হয়েছে? কারণ কথা তো একটা বলতে হবে, জামাই কথা কয় না, জামাইর দোষ। এই জন্য জিজ্ঞেস করে, আম্মা আপনার কি বিয়ে হয়েছে? এখন শাশুড়ি কি চিন্তা করে, কোন ছেলের কাছে মেয়ে বিয়ে দিলাম, কি পুরা পাগল না আধা পাগল, আমার যদি বিয়ে না হয় তা আমার মেয়ে কোথা থেকে পাইলাম, এ কারে বিয়ে করলো? এখন আল্লাহর সাথে একটা জিনিস বলতে হবে, কি বলতে হবে সেটা তো জানতে হবে, আমরা যে একটা বলে দিলে হইব নাকি? কি বলবেন আল্লাহর সাথে বলেন তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেশি কিছু না বলতে পারলে আল্লাহ তাআলা আল্লাহর সাথে আরেকটা সিফাত যুক্ত করে বলতে হবে। এটা আমাদের বাঙালির অভ্যাস হয়ে গেছে, আল্লাহর সাথে কোনো সিফাত বলে না, খালি বলে যে আল্লাহ, আবার আল্লাহর খোদাও বলে এই দেশের মানুষ। কিন্তু আদব হলো আল্লাহর সাথে একটা সিফাত ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সিফাত কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। তাহলে আমার আপনার হেদায়েতের মালিক কে? আল্লাহ। আবার কয় আল্লাহ। আমার আপনার হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা বলেন, এটা সহজ। আমার আপনার হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কোরআনে কারিমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিফাতটা শিখাইছেন সেই সিফাতটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদু সমস্ত প্রশংসা তার জন্য, লিল্লাহ আল্লাহর জন্য, আল্লাহ তাকে রাব্বিল আলামিন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে আল্লাহ পাক সর্বপ্রথম যে সিফাতটা শিখাইছেন সেটা হলো কি? রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন, দুনিয়ার এমন কোন শক্তি নাই যাকে গোমরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোমরা করবেন, দুনিয়ার কোন শক্তি নাই তাকে হেদায়েত দিবেন। আজকের এই মাহফিল থেকে একটা মানুষও যদি হেদায়েত পায়, একটা মানুষও যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক দিন পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পায়। আজকের এই মাহফিলের যত আয়োজন সকল আয়োজন সফল হয়ে গেল, এজন্য মানুষ বেশি হয়েছে না কম হয়েছে এটা মুখ্য বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াতিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানুষ কিছু জানে না, অধিকাংশ মানুষের কোন আকল নাই বেআকল, অধিকাংশ মানুষ জমিনে জাহেল, অধিকাংশ মানুষ গোমরা। সুতরাং বেশি মানুষ হেদায়েতের দলিল না, হেদায়েতের দলিল একজনও হইতে পারে দুজনও হইতে পারে, মানুষ কম আর বেশি হেদায়েতের মাপকাঠি নয়। সুতরাং মাহফিলে আলহামদুলিল্লাহ যে ভাইয়েরা আসছেন আলহামদুলিল্লাহ অনেক উপস্থিতি, আল্লাহ পাক আমাদের যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজা? খুশি। খুশি হলে একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যেই ভাইয়েরা যেই বোনেরা আসছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহর হেদায়েত দান করুন। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা একটা বিষয় নিয়ে ক্লাস করব, আলোচনা করব, ওই ক্লাসে সবাই কথাবার্তা বলবেন, যেটা জিজ্ঞাসা করবো সেটা বলবেন নাকি কি বলবেন? ইনশাআল্লাহ। আর ক্লাসের মধ্যে টিচারকে রাখি যদি পিছনে দিয়ে চলে যান, শিক্ষক পড়াইতেছে, স্টুডেন্ট যদি পিছনে দিয়ে চলে যান, শিক্ষকের সাথে কি আভাব হবে? কি হবে? তা আপনারাই জানেন, শরীয়তপুরের মানুষই জানে দেখি। তাহলে শেষ পর্যন্ত যাওয়া যাবে নাকি? অনেকে মনে চলে যাইব নাকি কি শেষ পর্যন্ত টিচার নাকি ছাত্র চলে যাবেন? যাওয়া যাবে না। এই জন্য যাইলে আমাকে সহ নিয়ে যাবেন, যিনি বাড়ি যেতে চান আমাকে সহ নিয়ে যাবেন, কারণ আমি মেহমান না। আপনি মেহমান রাখি কেমনে যাবেন? মেহমান রাখি গেলে তো ওই দেশের মানুষকে আমরা আদাবওয়ালা বলবো না। যদি মেহমান সহ নিয়ে যান, তো হুজুরের সহ বাড়িতে নিয়ে যাব, তাহলে মনে করবো যে শরীয়তপুরের এই এলাকার মানুষ খুব আদবওয়ালা ভালো মানুষ। আর যদি মেহমান রাখি চলে যায়, তাহলে বুঝবো যে এরা কোনো আদব কায়দা শিখে নাই। তাহলে কি মেহমান নিয়ে যাবেন না একা একা চলে যাবেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আচ্ছা শুনুন, আজকে যারা আমরা এই মাহফিলে আসছি আর যে সকল ভাইয়েরা আসে নাই, যারা আসছি তাদের লাভ কি হয়েছে, যারা আসে নাই তারা কি হারাইছে? প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি, এরপরে আলোচনা করবো আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন, আমাদের কাজ কি, এই বিষয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু কথাবার্তা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে এই তাফসীরুল কোরআন মাহফিলে যে সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, তারা অনেক বড় সৌভাগ্যবান, অনেক বড় নিয়ামতের অধিকারী হয়েছেন। এক নম্বর উপকার যেটা হয়েছে আজকের এই মাহফিলে আসার কারণে, আপনার যে অন্তরটা কঠিন পাথরের থেকেও কঠিন ছিল, সেই অন্তরটা গলে মোমের মতো নরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের বড় বৈশিষ্ট্য হলো এটা, মুমিনের সিফাত হলো এটা, যখন তাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো মোমের মতো গলে ভীত সন্ত্রস্ত হয়ে একেবারে নরম মোমের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের অন্তর কিন্তু খুব কঠিন জিনিস, পাথরের থেকেও কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যে কলপটা আছে ভিতরে, এই কলপটা কিন্তু অনেক কঠিন, তালে কঠিন না পাহিয়া কাল হেজারা এটি পাথরের মতো কঠিন আও আসাদ্য খাসোয়া আল্লাহ পাক বলেন শুধু পাথরের মতো বললেও হয় না পাথরের থেকেও আরো বেশি কঠিন এই কঠিন কলপকে কঠিন অন্তরকে দুনিয়ার এমন কোন ওষুধ নাই এমন কোন দাওয়া নাই এমন কোন মেডিসিন নাই যে মেডিসিন দিয়ে এই কঠিন পাথরটাকে নরম বানানো যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা জিনিস একটা মেডিসিন আছে আল্লাহর কোরআনের আলোচনা যখন তাদেরকে শোনানো হয় মুমিনের অন্তরগুলো বলে নরম হয়ে যায় তাহলে যারা আজকের এই মাহফিলে এসেছেন তাদের অন্তর গুলোকে ভীত সন্ত্রস্ত নরম বানাইতে পারছেন যারা আসেন নাই তাদের অন্তর গুলো নরম বানানোর মেডিসিন পান নাই দুই নম্বর উপকার যেটা হয়েছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয় زَادَتْهُمْ إِيمَانًا ঈমানদারদের ঈমান আগের থেকে অনেক গুণ বেড়ে যায় সুবহানাল্লাহ আগে যদি ঈমান 40% থাকে আজকের এই মাহফিলের পরে ঈমান হয়ে যাবে 80% ইনশাআল্লাহ কিন্তু যারা আজকের এই মাহফিলে আসতে পারেন নাই তাদের ঈমান যদি আগে থাকে 40% আজকের পরে কালকে হয়ে যাবে 35% ডেলি ডেলি কমতে থাকবে কিন্তু ওয়াজ মাহফিলে আসার কারণে কোরআন সুন্নার আলোচনার কারণে আপনাদের ঈমান অনেক গুণ বেড়ে যাবে সুবহানাল্লাহ আজকের এই ওয়াজ মাহফিলে আসার কারণে আরো বড় ফায়দা পেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন জায়গায় আল্লাহর বান্দারা একত্রিত হয় ওয়ায়া তাদারাসুনহু বাইনহুম নিজেদের মধ্যে আল্লাহর আয়াত তেলাওয়াত করে আল্লাহর আয়াতের আলোচনা করে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাযিল হইতে থাকে সাকিনা বুঝেন সাকিনা এমন এক জিনিস সাকিনা এমন এক প্রশান্তি যেই প্রশান্তির অভাবে আজকে সমাজে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পরিবারে পরিবারে শান্তি নাই দুনিয়ার সমস্ত মানুষ শান্তি খোঁজে শান্তি কোথায় শান্তি কোথায় দুনিয়ার মানুষ শান্তির সন্ধানে আছে শান্তির সন্ধানে থাকিও শান্তি খুঁজে পায় না শান্তির ইসলাম বলেন যখন কোন জায়গায় কোরআনের আলোচনা হয় সুন্নার আলোচনা হয় ওই জায়গার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পুরস্কারটা দেন তাদের অন্তরের ভিতরে সাকিনা ঢুকাই দেন এই সাকিনা যার অন্তরে ঢুকে ওই মানুষের অন্তরটা সুখী মানুষের অন্তর হয়ে যায় ওই মানুষের অন্তরটা প্রশান্ত অন্তর হয়ে যায় ওই অন্তরটা রোগ মুক্ত নিরাপদ সুস্থ অন্তর হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে ওয়াজ মাহফিলে আসার কারণে তিন নম্বরে কি পাইলেন সাকিনা পাইছেন চার নম্বরে যে জিনিসটি পেয়েছেন ওয়াগাসিয়াতহুমুর রাহমা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের চতুর্দিক দিয়ে আচ্ছন্ন করে আছে এবং এখান থেকে শুরু করে আসমান পর্যন্ত আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে বরফর করা হয়ে গেছে আল্লাহ রহমতের মধ্যে ডুবে আছেন সুবহানাল্লাহ যারা বাইরে আছেন বাইরে ঘোরাফেরা করতেছেন ওই সকল ভাই বোনদেরকে অনুরোধ করবো ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কিন্তু এই প্যান্ডেলের বাইরে না এই প্যান্ডেলের সীমানা যতটুকু এটাই আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সীমানা এর ভিতরে এসে তাড়াতাড়ি বসে যান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ার নিচে বসে যান এখান থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আচ্ছন্ন হয়ে আছে সুবহানাল্লাহ সুতরাং এখানে বসার কারণে আল্লাহ রহমতের ছায়ার মধ্যে আচ্ছন্নর মধ্যে আছেন কয়টা গেছে ফায়দা চারটা পাঁচ নম্বর ফায়দা যেটা ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা আপনাদের সবাইকে বেষ্টন করে আছেন এই প্যান্ডেলের ভিতরে। খালি জায়গা যতটুকু দেখতেছেন এখানে কিন্তু খালি নাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কিন্তু বসে আছেন। আপনাদের মাঝখানে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বসে আছেন, তাহলে আল্লাহর ফেরেশতাদের সোহবতে আল্লাহর ফেরেশতাদের সান্নিধ্যে কিছু সময় বসার আল্লাহ আপনাদেরকে তৌফিক দিবেন। তাহলে যারা মাহফিলের বাইরে আছেন তারা কিন্তু এই ফেরেশতাদের সোহবতটা তারা কিন্তু পান নাই। পাইছে তারা? পাঁচ নম্বর ফায়দা পাইছেন, ফেরেশতাদের সোহবতে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বৈশিষ্ট্য আপনার আমার ভিতরে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। ছয় নম্বর উপকার এবং সবচেয়ে বড় উপকার যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনে কোন জায়গায় যদি আমার উম্মত বসে বসে যদি তাফসীরুল কোরআনের আলোচনা করে, দ্বীনের আলোচনা হয়, সুন্নাহর আলোচনা হয়, ওই মানুষটা বসে থাকে জমিনে কিন্তু তার আলোচনা চলে যায় আরশে আজিমে। সুবহানাল্লাহ। আপনি বসে আছেন এই চরাত্রা ব্যাপারী বাড়ির গ্রামে, চরাত্রা গ্রামে বসে তাফসীরুল কোরআন মাহফিল শুনতেছেন, কিন্তু আপনার নাম চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও ফেরেশতারা, ওই শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ছরাত্রা গ্রামে আমার অমুক অমুক অমুকের ছেলে অমুক, আমার অমুক অমুক বান্দা বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনতেছে। তাহলে আপনার আমার মূল্য কোন জায়গায় গিয়ে পড়ছে? বসে আছেন জমিনে, নাম চলে গেছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসছি আমরা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? আমরা অবশ্যই অবশ্যই সৌভাগ্যবান। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছেন তারাও সৌভাগ্যবান। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আয়োজকদের সমস্ত আয়োজনকে আল্লাহ পাক কবুল করে নিন। আমিন। এই এলাকার হেদায়েতের জন্য আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বলেন তো দেখি? আল্লাহ পাক কেন বানাইছেন? ভালো ভালো জিনিস খাইব, পোলাও কোরমা বিরিয়ানি মাছ মাংস ভালো ভালো আল্লাহর নিয়ামত খাবো আর ঘুমাবো আর দুনিয়াবি খেত খামার ব্যবসা বাণিজ্য কাজ করব, এই জন্যই কি আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় অত্যন্ত সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জমিনের মধ্যে আমি মানুষ বানাইছি আর জিন বানাইছি, উদ্দেশ্য হলো আমি আল্লাহর একটাই, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, উদ্দেশ্য হলো শুধু আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামীর জন্য আমি আল্লাহর ইবাদতের জন্য আমি আল্লাহ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ পাক কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ পাক এখানে বলতেছেন আমি শুধু মানুষ আর জিন বানাইছি, তাহলে বাকি মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইছেন? আল্লাহর মাখলুকাত কত বলেন তো দেখি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত হাজার মাখলুকাত আছে? মাশাআল্লাহ। দেখি শরীয়তপুরের বাইরে দেখে সব জানে আলহামদুলিল্লাহ। এই এলাকা তো ওই যে শরীয়তের এলাকায় নামে শরীয়তপুর, মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ভরপুর, এই এলাকায় আল্লাহর শরীয়তে ভরপুর, এটা শরীয়তের এলাকা। যে এলাকায় আল্লাহর শরীয়ত আছে সেই এলাকায় আল্লাহর দ্বীন আছে, এই জন্য দেখেন সবাই জানে, অনেক জায়গায় আমি বাংলাদেশে জিজ্ঞাসা করি ভাই কত হাজার মাক লোক আর কয় 18,000 মাক লোক আর, এটা আজকের মাহফিলে কিন্তু বলে নাই 18,000 মাক লোক আর। দেখেন শরীয়তপুরের মানুষের বৈশিষ্ট্য কিন্তু আলাদা, আল্লাহ সুবহান ওয়া তাআলা এদের ভিতরে দিন কিভাবে দিয়ে দিয়েছেন দেখেন, কারণ নামটাই শরীয়ত, সুবহান আল্লাহ। আল্লাহ পাক এই এলাকাকে শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ কবুল করেন। আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের জিন বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আর বাকি অগণিত যত হাজার হাজার অগণিত মাখলুকাত আছে এই সকল মাখলুকাত বানাইছেন এই মানুষ আর জিন জাতির খাদমত করার জন্য। মানুষ আর জিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আর সমস্ত মাখলুকাত মানুষ আর জিনের গোলামি করবে, সুবহানাল্লাহ। তবে আল্লাহর অন্যান্য মাখলুকাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কি করে না, এমন কোন জমিনে আল্লাহর মাখলুকাত নাই যেই মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বারবার এই কথাটা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জমিনের মধ্যে যত আমার মাখলুকাত আছে, আসমানের মধ্যে যত আমার মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত সাব্বাহা লিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, এমন কোন মাখলুকাত আমি সৃষ্টি করি নাই যেই মাখলুকাত আমি আল্লাহর গোলামি আমি আল্লাহর ইবাদত করে না, এরকম কোন মাখলুকাত জমিনে আসমানে নাই। কিন্তু মানুষের ইবাদত আর অন্যান্য মাখলুকাতের ইবাদত দুই ইবাদতের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে মানুষ পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে, অন্যান্য মাখলুকাতকে বানাইছেন ইবাদতের একটা অংশ করতে পারে কিন্তু পরিপূর্ণ ইবাদত করতে পারে না। অন্যান্য মাখলুকাত পারে কি ইবাদতের একটা অংশ, আর মানুষ পারে সম্পূর্ণ ইবাদত পরিপূর্ণ ইবাদত, সুবহানাল্লাহ। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি মাখলুকাত আছে, শুধু দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, শুধু কিয়াম করে, এরকম মাখলুকাত আছে না? কোনগুলা? মাশাআল্লাহ, গাছপালা দেখেন কোটি কোটি গাছপালা, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একেবারে কিয়াম করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। গাছ জীবনে রুকুও করতে পারে না, সেজদাও করতে পারে না, বৈঠকও করতে পারে না। আবার দেখেন কোটি কোটি মাখলুকাত আছে, যেই মাখলুকাত শুধু রুকু করে, দাঁড়াইতেও পারে না, সেজদাও করতে পারে না, আবার বৈঠকও করতে পারে না, এগুলো কোনগুলো? গরু, ছাগল, মহিষ, বেড়া, উট, এই জাতীয় কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত আছে যেগুলো শুধু রুকু করে আর কোনো কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মাখলুকাত আছে, যেই মাখলুকাত গুলো শুধু সেজদারত অবস্থায় আছে, দাঁড়াইতেও পারে না, রুকুও করতে পারে না, বৈঠকও করতে পারে না, এরা কারা? সাপ, বিচ্ছু, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গ্রহ গুলাকে, সমগ্র উপগ্রহ গুলাকে, চন্দ্রকে, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদারত অবস্থায় রেখেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিন পৃথিবীটা সেজদারত অবস্থায় আছে, মঙ্গল গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, প্রত্যেকটা গ্রহ সেজদারত অবস্থায় আছে, এমন একটি তারকারাজি নাই যেই তারকারাজি সেজদারত অবস্থায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন, আন-নাজমু ওয়াস-সাজারু ইয়াসজুদান, সমস্ত নক্ষত্র রাজি, সমস্ত বৃক্ষ রাজি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাজদারত আছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একজন শিশুকে একজন মানুষকে যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পাঠান আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুটাকে সাজদারত অবস্থায় জমিনে পাঠান সুবহানাল্লাহ আমি আপনি দুনিয়া কেমনে আসছি সাজদারত অবস্থায় আসছি আপনি গভীরভাবে লক্ষ্য করে দেখবেন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করবেন চিকিৎসা বিজ্ঞানীদেরকে যে একটা শিশু দুনিয়াতে কিভাবে আসে একটা শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে পাঠান সাজদারত অবস্থায় একজন মানুষ সাজদা যেভাবে যায় আল্লাহর একজন বান্দা প্রত্যেকটা নারী পুরুষ মায়ের পেট থেকে সাজদারত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বানিয়েছেন সাজদা করার জন্য ইবাদতের জন্য এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠানো সাজদারত অবস্থায় আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা অসংখ্য মাখলুকাত দেখেন যেই মাখলুকাত সারা জীবন কঠোর অবস্থায় বৈঠক অবস্থায় আছে দাঁড়াইতেও পারে না রুকুও করতে পারে না সাজদাও করতে পারে না এরকম মাখলুকাত দেখছেন নাকি কোনগুলা বলেন তো দেখি এগুলো তো সাজদারত অবস্থায় বৈঠকরত অবস্থায় যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার পাহাড় পর্বতকে আল্লাহ রাব্বুল আলামিন বৈঠক অবস্থায় রেখেছেন বিশাল বিশাল পাথর খন্ড আল্লাহ রাব্বুল আলামিন বসাই রেখেছেন এরা কুরুদ অবস্থায় আত্তাহিয়াতুর সূরতে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাচ্ছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সূরতে ইবাদতের এক একটা অংশের মধ্যে নিমজ্জিত রেখেছেন কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাই রেখেছেন কোটি কোটি ফেরেশতা রুকু অবস্থায় রেখেছেন কোটি কোটি ফেরেশতা সাজদারত অবস্থায় রেখেছেন কোটি কোটি ফেরেশতা বৈঠক অবস্থায় রেখেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাখলুকাত বানাইছেন যেই মাখলুকাত এতে টাইম দাঁড়াইতেও পারে রুকুও করতে পারে সাজদাও করতে পারে বৈঠক করতে পারে ওই মাখলুকাতটা ছিলেন কিনা এই মাখলুকাত কারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মানুষ দাঁড়াইতেও পারে দাঁড়ায় দাঁড়াইও ইবাদত করতে পারে মানুষ রুকুও করতে পারে মানুষ সাজদাও করতে পারে মানুষ আবার বসে বসে আত্তাহিয়াতুর সূরতে ইবাদত করতে পারে সুবহানাল্লাহ সমস্ত ইবাদতের সমাহার সমস্ত ইবাদত একত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে করার ক্ষমতা দিয়েছেন এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত মাখলুকাত বানিয়েছেন সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন আমরা হলাম কি আশরাফুল মাখলুকাত কারণ হলো সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের একটা একটা ইবাদত করে কিন্তু আমরা মানুষ একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের সকলগুলো ইবাদত একসাথে করি কিন্তু আমাদের মধ্যে হতভাগা এমন ভাই বোন আছে যেই হতভাগা ভাই বোন নামাজ পড়ে না এরকম ভাই বোন আপনাদের দেশে আছে না তাহলে বোঝা যায় এই দেশে শরীয়তের দেশেও বেশরীয়তের লোক আছে তাহলে সবাই শরীয়তের উপরে নাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ শ্রেষ্ঠতম ইবাদত হলো সালাত যে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তির বাকি সকল ইবাদত নিষ্ফল কারণ আসল বড় ইবাদতটাই করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ হলো সবচেয়ে বড় আল্লাহর জিকির আকবার আল্লাহর জিকির বড়টাই করে না বাকিগুলোর মূল্য নিরর্থক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সালাতকে ঈমান দিয়ে বলেছেন ওয়া মা কানাল্লাহু লিইয়ুদিয়া ঈমানাকুম এখানে ইমানাকুম অর্থ সলাতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সলাতকে নষ্ট করেন না। তাহলে আল্লাহ পাক ইমান দিয়ে সলাত বুঝিয়েছেন, অর্থাৎ সলাতের সাথে ইমানের গভীর একটা সম্পর্ক আছে। সলাত আছে, ইমান আছে, সলাত নাই, ইমান নাই। কিন্তু আমাদের দেশে অনেক ভাই নামাজ পড়ে না, নামাজ না পড়িয়ে বলে যে আমার ইমান কিন্তু খুব মজবুত। বলে আরে মিয়ে তুমি নামাজ পড়লে কি হইব, তোমার থেকে আমি নামাজ না পড়লে আমার ইমান কিন্তু শক্ত, আমার ইমান কিন্তু খুব মজবুত, এরকম বলে না। নামাজ পড়ে না কিন্তু ইমান খুব খাঁটি, ইমান নাকি খুব মজবুত, এরকম মুসলমান কি আপনাদের দেশেও আছে? আমরা বলবো সম্মানিত ভাই আপনার প্রতি সম্মান রেখে বলছি, আমার সম্মানিত ভাই বোনেরা আপনার নামাজ নাই, ইমান শক্ত, ইমান মজবুত। কিন্তু যেই শক্ত ইমান, যেই মজবুত ইমান, এরকম ইমান আপনাকে জান্নাতে নিতে পারবে না, এরকম ইমান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সরাসরি ঘোষণা দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কি কারণে জাহান্নামে আসলা, এক নম্বরে যে জিনিসটির কথা বলা হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না, নামাজ আদায় করতাম না পাঁচ ওয়াক্ত, এই কারণে আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হয়েছে। তাহলে ইমান যত মজবুত থাকুক, আপনার থেকে আরো বড় মজবুত ওয়ালা ইমান ছিল আবু জেহেলা বলা হাতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দাওয়াত দিতেন ততই বলতো আমরা তো আগে থেকে ইমানদার আছি, আমাদের বাপ দাদারা সব নবী রাসূল ছিলেন, আমরা তো নবীর বংশ, ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের পূর্বপুরুষ, ইসমাঈল আলাইহিসসালাম আমাদের পূর্বপুরুষ, আমরা তো নবীর বংশধর, আমরা তো আব্দুল মুত্তালিবের বংশধর, আমরা তো আওলাদে রাসূল। আবু জেহেলা বলে আমরা কিন্তু আওলাদে রাসূল দাবি করত, যে আমরা তো নবীর বংশ, ইব্রাহিম আলাইহিসসালামের বংশ, ইসমাঈল আলাইহিসসালামের বংশ। আবার আমরা বাইতুল্লাহর খাদেম, আবুল আহাব বলতো আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আবু জেহেল বলতো আমি বাইতুল্লাহর সভাপতি, এই বাইতুল্লাহর খাদেম, আল্লাহর ঘরের খেদমত করি, হাজিদেরকে পানি পান করাই, হজের যাবতীয় ব্যবস্থাপনা করি, আমাদের ইমান কি এত দুর্বল নাকি, এই কথা কে বলতো? আবু জেহেল আবুল আহাবরা বলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আমাদের ইমান খুব শক্ত। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, আবু জেহেল আবুল আহাবরা যে শক্ত ইমানওয়ালা ছিল, ওই শক্ত ইমান তাদেরকে জান্নাতে নিছে না জাহান্নামে নিছে? তাহলে যেই ভাই বোনেরা বলেন নামাজ আদায় না করেও ইমান মজবুত, নামাজ আদায় না করেও ইমান শক্ত, ওই ইমান আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে না, ওই ইমান আমাকে আপনাকে জাহান্নামে নিবে। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহর যেই বান্দা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, এই বান্দা হলো আহসান তাকদিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দরতম সৃষ্টির সুন্দরতম নমুনা। আর যে আল্লাহর বান্দা সালাত আদায় করে না, নামাজ কায়েম করে না, আল্লাহর এই বান্দা হলো আসফাল সাফিলিন। আল্লাহ বানাইছেন সুন্দর করে, কিন্তু হয়ে গেছে একেবারে অধঃপতিত, নিম্নগামী, নিম্ন স্তরে চলে গেছে। আল্লাহ পাক এর জন্য কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি অতি উত্তম সুরতে, অতি উত্তম গঠনে, সুন্দর গঠনে আমি আল্লাহ বানাইছি, কিন্তু তুমি সেই মর্যাদা রক্ষা না করার কারণে তুমি হয়ে গেছো আসফালা সাফিলিন, তুমি হয়ে গেছো একেবারে নিম্ন স্তরে অধঃপতিত, নিম্নগামী হয়ে গেছো। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, জীবনের সর্বমুহূর্তে মৃত্যুর আগ পর্যন্ত যেই আমলটা যেই ইবাদতটা করেই যেতে হবে সেই ইবাদতের নাম হলো কি? সালাত। সেই ইবাদতের নাম নামাজ। কোন অবস্থায় নামাজ ছাড়া নামাজ এমন এক পাওয়ারফুল শক্তিশালী ইবাদত, আল্লাহর ঘরের তাওয়াফ দুনিয়ার কোন ইবাদত বন্ধ করতে পারে না। আল্লাহর ঘরের তাওয়াফ দুনিয়ার কোন ইবাদত বন্ধ করতে পারে না। চব্বিশ ঘন্টা আল্লাহর ঘরে তাওয়াফ চলতেই থাকে, চলতেই থাকে। কিন্তু যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে একামত দেওয়া শুরু করেন, একামত দেওয়ার সাথে সাথে আল্লাহর ঘরে তাওয়াফ বন্ধ হয়ে যায়, তাওয়াফ বন্ধ হয়ে নামাজের জামাত চালু হয়। দেখেন নামাজ এমন শক্তিশালী ইবাদত, আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত স্টপ করে দেয়, আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। যেই নামাজ আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত বন্ধ করে দিতে পারে সেই নামাজ আমার আপনার দুনিয়াবি যত কাজকর্ম আছে সকল কাজকর্মকে বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আমি আপনি নামাজ পড়ি না কেন, এই কাজ সেই কাজ ব্যবসা বাণিজ্য অমুক তমুক এসব উচিলে দিয়ে তো নামাজ পড়ি না, সমস্ত কাজকে বন্ধ করে দিতে বাধ্য করে দেয়। আজান দেওয়ার পরে সমস্ত কাজকর্ম আমার আপনার জন্য হারাম হয়ে যায়। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত কবুল করতে গেলে তিনটা শর্ত লাগে, তিনটা শর্ত যদি পরিপূর্ণ না হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত কবুল করেন না। শর্ত কয়টা? এক নম্বর যে শর্তটি, এই শর্তটা হলো ইবাদত কবুল করতে হলে ইখলাস লাগবে। কি লাগবে? ইখলাস। ইখলাস যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ওই ইবাদত কবুল করেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাইয়ানাতের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাতা ওয়া ইয়ুতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার ইবাদত করবা ইখলাসের সাথে, মুখলিসিনা লাহুদ্দিন আমি আল্লাহর ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে, শুধু আমি আল্লাহর জন্য, একমাত্র আমি আল্লাহর জন্য খালস করে যদি ইবাদত না করো ওই ইবাদত আমি আল্লাহ কবুল করি না। এজন্য ইবাদত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইবাদত করতে গিয়ে অন্য কোন নিয়ত অন্য কোন কিছু উদ্দেশ্য থাকা যাবে না। ইখলাস যদি নষ্ট হয়ে যায়, একাগ্রতা যদি নষ্ট হয়ে যায়, একনিষ্ঠতা যদি ইবাদতে নষ্ট হয়ে যায়, আপনি যত নামাজ পড়বেন যত ইবাদত করবেন আপনার এই নামাজ আর ইবাদত জান্নাতে নিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই মানুষগুলো জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো ইখলাস না থাকা। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আলেমদেরকে ডাকবেন, বড় বড় উলামায়ে কেরামদেরকে ডেকে বলবেন, ও অমুক মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, আল্লামা সাহেব, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক এলেম দান করছিলাম, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলাম, ওই এলেম দিয়ে তুমি কি কাজ করছো, ওই এলেমের বিনিময়ে কি শুকরিয়া আদায় করছো? বড় মুফতি সাহেব, বড় আলেম সাহেব বলবে, রাব্বুল আলামিন এই এলেম দিয়ে আমি নিজেও আমল করছি এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে তোমার দিনের দাওয়াত পৌঁছাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে এলেম দিয়েছিলাম আর তুমি এই এলেমকে ব্যবসা বানিয়ে, পুঁজি বানিয়ে, তুমি এলেম দিয়ে ব্যবসা বাণিজ্য করছো, তুমি এই এলেম দিয়ে ওয়াজ মাহফিলে কন্টাক্ট করে 70,000 80,000 1,00,000 টাকা চুক্তি করে যায় যায় ওয়াজ করছো, এবং টাকা কম দিলে তুমি ওয়াজ মাহফিলে যাইতে রাজি হও নাই। আল্লাহর বান্দারা সকল ব্যবস্থাপনা করে দেওয়ার পরেও তোমার দায়িত্ব ছিল তুমি নিজে গিয়ে দাওয়াত দেওয়া। সেখানে তোমাকে তারা কত সুন্দর করে গাড়ি দিয়ে কত কিছু দিয়ে তোমাকে নিয়ে গেল, কিন্তু তুমি তাদের সাথে চুক্তি করে বসে আছো 70,000, 80,000, 1,00,000 টাকা দিতে হবে। তুমি তো টাকার জন্য ওয়াজ করছো, তোমার তো এখলাস ছিল না, হেদায়েতের জন্য ওয়াজ করো নাই। এরকম বক্তা এখন আছে কি নাই? বিশাল অঙ্কের টাকা ছাড় 1 ঘন্টা ওয়াজ করবো, 60,000 টাকা দিতে হবে, 70,000 টাকা দিতে হবে, 1,00,000 টাকা দিতে হবে। 1,00,000 টাকা দিয়ে তো আমার সিরিয়াল পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামে ফালাই দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন এই জাতীয় ওলামায়ে কেরামদেরকে। কারণ কি, এরা কি নামাজ পড়ে নাই? এরা কি ইবাদত বন্দে কি করে নাই? সব করেছে গন্ডগোল হলো এদের, এলেমের ভিতরে এখলাস ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় দানশীলদেরকে নিয়ে আসবেন, দানশীলদেরকে জিজ্ঞাসা করবেন, ও দানবীর তোমাকে অনেক সম্পদ আমি আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছিলাম, কি কি আমল করছো, এর মোকাবেলায় কি শুকরিয়া আদায় করছো? দানবীর বলবে, রাব্বুল আলামিন কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তোমার মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনের জন্য দান করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার জন্য খালেস ভাবে দাও নাই, তোমাকে মানুষ দানশীল বলবে, তোমাকে মানুষ বড় কিছু উপাধি দিবে, অমুক সাহেব বলবে, অমুক দানবীর বলবে, এবং তুমি দেওয়ার সময় তোমার ভিতরে নিয়ত ছিল সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের কাজও আমার জাকাত দিয়ে হয়ে যাবে, একসাথে জাকাতও হবে, একসাথে আমার অন্যান্য দুনিয়াবি কাজও হয়ে যাবে। তোমার উদ্দেশ্য একাধিক ছিল, খালেস ভাবে তুমি আল্লাহর জন্য আমার জন্য দাও নাই। আল্লাহ পাক এই সকল দানবীরদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় শহীদদেরকে ডেকে নিয়ে আসবেন, শহীদদেরকে বলবেন, ও শহীদেরা তোমাকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছিলাম, অনেক কিছু শক্তি দিয়েছিলাম, ইমানের মতো নিয়ামত দিয়েছিলাম, এর মোকাবেলায় কি করছো? শহীদরা বলবে, রাব্বুল আলামিন তোমার জন্য জীবনের সব কিছু দিতে দিতে শেষ পর্যন্ত জীবনের সব থেকে মূল্যবান সম্পদ আমার প্রাণটা পর্যন্ত, জীবনটা পর্যন্ত তোমার দিনের জন্য দিয়ে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি আমার দিনের জন্য জীবন দাও নাই, তোমাকে মানুষ শহীদ বলবে, তোমাকে মানুষ বড় বীর বলবে, তোমাকে মানুষ বড় সাহসী বলবে, বরং তোমার দুনিয়াবি উদ্দেশ্য হাসিল করার জন্য তুমি সেখানে গিয়েছিলে, এজন্য তুমি আমি আল্লাহর জন্য খালেস ভাবে শহীদ হও নাই, আমি আল্লাহর জন্য খালেস ভাবে জীবন দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। তাহলে বোঝা যায় বড় বড় আলেম ও জাহান্নামে যাবে কিসের অভাবে? এখলাসের অভাবে। বড় বড় দানবীর জাহান্নামে যাবে এখলাসের অভাবে। বড় বড় আপনার শহীদেরা আল্লাহর রাস্তার যোদ্ধারা তারাও জাহান্নামে যাবে একমাত্র এখলাসের অভাবে। তাহলে আল্লাহ পাক ইবাদত কবুল করতে হলে 1 নম্বরে কি লাগে? এখলাস। 2 নম্বরে যে জিনিসটি লাগে সেই জিনিসটি হলো মুতাবাতুস সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করতে হলে ওই ইবাদতটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আলোকে। ইবাদতটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি যেভাবে করেছেন সেইভাবে যদি না হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা কবুল করেন না। কারণ আল্লাহর জমিনে কোন ইবাদত কিভাবে করতে হবে, ইবাদত কি জিনিস, এটা শেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। এজন্য রাসূলের পদ্ধতি ছাড়া দুনিয়ার কোন পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করেন না। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-হাসরের সাত নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন সেটা ভালো করে করো, আমার রাসূল যা তোমাদেরকে ছাড়তে বলেন তোমার জীবন থেকে সেটা ছেড়ে দাও। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করলেন, লাআনাল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতাফাল্লিজাত বিল হুসনি আল মুতাগায়্যিরাত খালকিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীদের উপরে লানত বর্ষণ করেন যে সকল নারীরা উল্কি আঁকে এবং উল্কি আঁকায়, যে সকল নারীরা উল্কি আঁকে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, যে সকল নারীরা ব্রু প্লাক করে ব্রুর চুলগুলো তুলে ফেলে তাদের উপরে আল্লাহর লানত, যে সকল নারীরা পরচুলা লাগায় তাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এক মহিলা এসে নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বললা আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে লানত বর্ষণ করেন, কোরআনে কারীমের কোন আয়াতে এই কথা আছে? আজকে আমাদের মাহফিলেও দেখা যায় এরকম গ্রুপ লাগ করে, করে না আপনাদের এলাকায়? করে নেই আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় করে না, তাহলে বুঝা যায় এই এলাকার মাহফিলেরা অনেক ভালো। কিন্তু আমার দেশের অনেক এলাকায় বর্তমানে আমার মাহফিলেরা দেখা যায় গ্রুপ লাগ করে, পরচুলা লাগায়, দাঁত চিকন করে, পার্লারে গিয়ে গিয়ে বিভিন্ন ধরনের সাজসজ্জা গ্রহণ করে যেগুলো ইসলাম অনুমোদন করে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল হাসরের সাত নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন তা করো, আমার রাসূল তোমাদেরকে যা কিছু নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাহলে আমার রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে লানত করেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলকে অনুসরণ করো। তাহলে আল্লাহ রাসূলকে অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যায় কিনা বলেন তো দেখি? আল্লাহ রাসূলের ইত্তেবা ছাড়া আল্লাহ মহব্বত পাওয়া যায়? তাহলে কোন লোক যদি উলঙ্গ হয়ে যায়, কাপড় চোপড় খুলে ফেলে, আল্লাহর এই বান্দাকে আল্লাহর অলি হইতে পারে কিনা? না পারে। কে উলঙ্গ হওয়া সুন্দর? না। সুন্নত ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর কোন বান্দা আল্লাহর অলি হইতে পারে না। সুন্নত ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ব্যক্তি আল্লাহকে মহব্বত করতে পারে না। তাহলে সুন্নত বাদ দিয়ে হারাম কাজ করে কোন ব্যক্তি আল্লাহর অলি হইতে পারে না। যদি কেউ বিশ্বাস করে হারাম কাজ করিও আল্লাহর অলি হওয়া যায়, আল্লাহর এই বান্দার ইমানেই থাকবে না। এটা আমাদের দেশে অনেক ভাই বোন এরকম আছেন, কাপড় চোপড় খুলে ফেললে, ল্যাংটা মানুষ দেখলে আল্লাহর ওলি মনে করে, এরকম আছে না? অনেক জায়গায় আছে, দেখি যে কাপড় চোপড় নাই, উনি এত আল্লাহ পাক তাকে পাগল বানিয়ে দিয়েছেন, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, পাগল মানুষ, কিন্তু সাধারণ মানুষের তো বলে যে এটা আল্লাহর অধিকার। অনেক জায়গায় দেখা যায় আল্লাহর দিন নাই, শরীয়তের কোনো কিছু নাই, মাথার চুল কতগুলো জট বেঁধে আছে, নখ কতগুলো লম্বা লম্বা হয়ে আছে, দাড়ি কতগুলো জট বেঁধে আছে, শরীরের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, বস্তা গায়ে দিয়ে আছে, গোসল নাই, নবীর সুন্নতের কোনো ধার ধারে না, তারপরেও আল্লাহর বান্দারা তারে আল্লাহর ওলি মনে করে, এরকমও আছে, আছে না? তাহলে বোঝা যায় আল্লাহর শরীয়ত ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করেন না। নবীর এত্তেবা ছাড়া কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে পারে না। আমার সম্মানিত ভাইরা, আজকে আমাদের মা বোনেরা, আমাদের যুবক যুবতীরা, আমাদের ভাই বোনেরা, দেখা যায় মুশরিকদের পদ্ধতি, মুশরিকদের কালচারকে এত বেশি গ্রহণ করছে, ইসলামের কালচার নবীর সুন্নাত আজকে ভালো লাগে না, নবীর সুন্নাতকে পরিহার করে মুশরিকি কালচার, বিজাতীয় কালচার মুসলিম সমাজে এমন ভাবে অনুপ্রবেশ করতেছে দিন দিন, সুন্নাত আস্তে আস্তে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে আমাদের যুব সমাজ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আসলে একটা দিবস পালন করে, করে না আপনাদের এলাকায়? করে, নিজের এলাকার কথা বলে না দেখি, সব এলাকায় করে সারা বাংলাদেশে, এবং কিছু কিছু মিডিয়া, কিছু কিছু কোম্পানি বিভিন্ন দিক থেকে আমাদের যুব সমাজকে উস্কানি দেয়। এটার নাম দিছে নাকি বিশ্ব বলে না দেখি, এটা কি দিবস? এটার কেউ কেউ নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস, কেউ কেউ নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, এরকম বিভিন্ন ধরনের নাম দিয়ে সমাজে অশ্লীলতার বিস্তার ঘটানো হয়। এই দিনের ইতিহাস যদি মুসলমান সন্তানেরা জানতো, তাহলে মুসলমান সন্তানেরা পালন করা তো দূরের কথা, এই দিন কোন কিছু মুসলমান সন্তান পালন করার কথা নয়, কারণ এই দিনটার সাথে মুশরিকদের পূজার সম্পর্ক, দেবতার সম্পর্ক। ঈসা আলাইহিসসালামের 250 বছর আগে, 250 খ্রিস্টপূর্ব সালে সেই রোমান পারস্যের অগ্নি পূজারীরা, পারস্যের মুশরিকেরা এই ফেব্রুয়ারি মাসের 3 দিন 3টা দিবস পালন করত, 3 দিন 3টা দেবতার পূজা করত, 13 তারিখে একটা দেবতার পূজা করত, 14 তারিখে একটা দেবতার পূজা করত, 15 তারিখে একটা দেবতার পূজা করত, 13 তারিখে যেই দেবতার পূজা করত ওই দেবতার নাম ছিল লুপারকাস। এই দেবতাকে তারা বিশ্বাস করত, এই দেবতা নেকড়ে বাঘের আক্রমণ থেকে তাদের মেষের পালকে রক্ষা করে, তাদের ছাগল ভেড়া এগুলোকে বাঘের আক্রমণ থেকে এই দেবতা রক্ষা করে, রক্ষা করতে পারে না, নাউজুবিল্লাহ। মুশরিকেরা বিশ্বাস করত এই লুপারকাস দেবতা নেকড়ে বাঘের আক্রমণ থেকে তাদের গরু ছাগল ভেড়া মহিষকে রক্ষা করে, এই জন্য তারা 13 তারিখে পূজা করত লুপারকাস দেবতার, 14 তারিখে তারা পূজা করত কিউপিড দেবতার, কিউপিড দেবতার ব্যাপারে তারা বিশ্বাস পোষণ করত, কিউপিড দেবতার একটা জাদুকরী তীর আছে, এই তীরের মাধ্যমে মানুষের অন্তরে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে। মুশরিকদের এই বিশ্বাসের কারণে 14ই ফেব্রুয়ারি আসলে মুশরিকেরা কিউপিড দেবতার পূজা করত, 15ই ফেব্রুয়ারি তারা আরেকটা দেবতার পূজা করত, ওই দেবতার নাম ছিল জুনো ফেব্রুয়াটা, এই দেবতার নাম অনুসারে তারা ফেব্রুয়ারি মাস নাম রেখেছে। এই দেবতার ব্যাপারে তাদের বিশ্বাস ছিল মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনার জন্য এই দেবতার বিরাট ভূমিকা আছে। এই 3 দেবতার জন্য তারা 3 দিন পূজা করত, 3 দিন উপাসনা করত, 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এনসাইক্লোপিডিয়া বিজ্ঞানিকার মধ্যে বিস্তারিত ইতিহাস লেখা আছে। এই তিন দেবতার পূজা ঈসা আলাইহিস সালামের আরো আগ থেকে, আজ থেকে হাজার হাজার বছর আগ থেকে এই মুশরিকদের পূজা চলতেছে। মুসলমান সমাজ জীবনে কোনোদিন কল্পনাও করে নাই মুসলিম সমাজে এই মুশরিকি পূজা চলে আসবে, কিন্তু মুসলমান সন্তান ইতিহাস না জানার কারণে তাদেরকে ভুলাইয়ে শয়তানি বিভিন্ন চক্র মুসলমান সন্তানদেরকে আবার অবাধ অশ্লীলতার দিকে ধাবিত করতেছে। চোদ্দই ফেব্রুয়ারির ইতিহাস আরো লম্বা। ঈসা আলাইহিস সালামের পরে 270 খ্রিস্টাব্দে তৎকালীন একজন বড় বাদশাহ ছিল দ্বিতীয় গ্লোরিয়াস। ওই বাদশাহ বলল আমার রাজ্যে বিয়ে শাদি করা আরাম, বিয়ে শাদি করা নিষিদ্ধ, কারণ বিয়ে শাদি করার কারণে মানুষ যুদ্ধে যায় না, যুদ্ধবাজ নেতা। তখন সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রি গোপনে গোপনে বিয়ে পড়াই দিত। বিয়ে পড়ানোর কারণে এক সময় বাদশাহ 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি ওই সেন্ট ভ্যালেন্টাইন্স কে ফাঁসি দেওয়া হয়। এই ফাঁসি দেওয়ার কারণে, মৃত্যুদণ্ড দেওয়ার কারণে 496 খ্রিস্টাব্দে এসে পোপ গ্লোসিয়াস এই দিনটাকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা দিল। যেই জায়গায় ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড দেওয়া হয় সেখানে ভ্যালেন্টাইনের নামে একটা মন্দির তৈরি করা হয়, গির্জা তৈরি করা হয়। তাহলে এই দিনটা কাদের দিন? খ্রিস্টানদের দিবস সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। এটা মুশরিকদের দিবস, অগ্নি পূজারীদের দিবস। এই দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমার দেশের যুবক যুবতীদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করার জন্য ভালোবাসার নাম দিয়ে বিভিন্ন কিছু প্রলোভন দেখিয়ে অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসার স্বার্থে যেই খ্রিস্টানদের দিবস ওই খ্রিস্টানদের দেশে তেমন কোন আনাগোড়া নাই, অথচ সেটাকে মুসলমানের দেশে আমদানি করে প্রতি বছর ফেব্রুয়ারি মাস আসার পরে এটাকে ফুলিয়ে ফাপিয়ে তুলে আমাদের যুব সমাজকে অশ্লীলতার দিকে ধাবিত করে। এজন্য এই এলাকার যুব সমাজ, আমার মুসলমান যুব সমাজ ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, খবরদার খবরদার, এই মুশরিকি সংস্কৃতির দ্বারে কাছে তোমরা যাবা না। যদি যাও কয়েকটা পরিণতির সম্মুখীন হতে হবে। এক নম্বর পরিণতি হলো যদি এই বিজাতীয় কৃষ্টি কালচার গ্রহণ করো তাহলে তোমাদের পরিণতি হবে জাহান্নাম। কি নাউজুবিল্লাহ বলবেন না? এক নম্বর পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওয়ামাই ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইয়াত্তাবি গায়র সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের আদর্শ বাদ দিয়ে, আমার রাসূলের সাহাবীদের আদর্শ বাদ দিয়ে যদি মুশরিকি কৃষ্টি কালচার সংস্কৃতি গ্রহণ করো ওয়া নুসলিহি জাহান্নাম, শেষ পরিণতি তোমাদের জাহান্নাম। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের মাথায় চুল ছিল কিনা? ছিল না? অনেকে মনে করে চুল ছিল না, মনে ওনাদের ছিল, চুল ছিল কিনা? ওনারা চুল কাটতেন না? তাহলে আমাদের যুব সমাজ আজকে চুল কাটে কার মতো? দোকানে চুল কাটতে গেলে চতুর্পাশে বিভিন্ন রকমের ডিজাইন থাকে, এই চুলের ডিজাইন গুলো কাটিং গুলো কাবে? ইহুদিদের, খ্রিস্টানদের, মুশরিকদের, বড় বড় গানের শিল্পী, নাচের শিল্পী, খেলার খেলোয়াড়, এদের বিভিন্ন চুল কাটে। অথচ মুসলিম যুবক চুল কাটার ক্ষেত্রে অনুসরণ করবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে। কিন্তু তাদের অনুসরণ বাদ দিয়ে মুশরিকদের অনুসরণ যুবকদের কাছে বেশি পছন্দ হয়। আমার অনেক বোনদেরকে মাদেরকে দেখি লম্বা চুল রাখতে পছন্দ করে না, চুল কাটে কাটে ছোট বানায়, দেখছেন নাই? আমার মা বন্ধুদের জন্য চুল কাটা হারাম, এটা বিজাতীয় কালচার, এটা মুসলমানের কালচার নয়। আমার আপনার মা খাদিজা, আমার আপনার মা আয়েশা, আমার আপনার মা উম্মে সালামা, ওনারা জীবনে কোনোদিন চুল কাটে কাটে এরকম কাটিং করেন নাই। একজন মুসলিম মা, একজন মুসলিম মায়ের বোনের চুলের কাটিং হবে মা খাদিজার মতো, মা আয়েশার মতো, মা উম্মে সালামার মতো, নাকি স্টার প্লাসের জি বাংলার স্টার কনসার মহিলাদের মতো, নাকি? আজকে আমাদের মা বোনদের কালচার হয়ে গেছে স্টার প্লাসের মহিলার কালচারের মতো। স্টার প্লাসের মধ্যে যে গহনাগুলো দেখে আমাদের মা বোনদের ওই গহনা লাগে, ওখানে যে শাড়ি দেখে আমাদের মা বোনদের সেই শাড়ি লাগে, ওখানে যে জামা দেখে আমার মা বোনদের সেই জামা লাগে। এই জন্য ঈদের আগে বিভিন্ন কোম্পানি এই নাম দিয়ে দিয়ে জামা বানায়, নাম শুনছেন না? পাখির জামা বানায়, গরুর জামা বানায়, ছাগলের জামা বানায়, কত রকমের জামা বানায়। আর আমার মা বোনেরা এই পাখির জামা, গরুর জামা, ছাগলের জামা এগুলো কেনার জন্য পাগল হয়ে যায়, এগুলো কেনার জন্য পাগল। স্বামীরা যদি এগুলো কিনে না দেয় আত্মহত্যাও করে, এরকম ঘটনাও বাংলাদেশে ঘটছে। এই সকল চ্যানেল দেখার জন্য এত ব্যস্ত, সন্তান পানিতে পড়ে মারা যাচ্ছে মায়ের খবর নাই, সন্তান আগুনে চলে যাচ্ছে মায়ের খবর নাই। মা তো ওই সিরিয়াল একটাও মিস দেওয়া যাবে না, মা তো এত নেশাগ্রস্ত হয়েছে যে এটার একটা সিরিয়ালও বাদ দেওয়া যাবে না। এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখস্থ করা আছে কোন টাইমে কোন সিরিয়াল, কোন টাইমে কোনটা আসবে। ছেলেমেয়ের লেখাপড়া বরবাদ, সংসারের কাজকর্ম বরবাদ, সংসারে সংসারে শাশুড়ির বউয়ের কেমনে ঝগড়া লাগবে, কেমনে কুটনামি করবে, সকল কলা কৌশল এখানে শেখানো হয়। রাত দিন এখানে শুধু পারিবারিক কলহ শেখানো হয়। ওই কলহের জেরে আমার দেশের প্রত্যেক ঘরে ঘরে শাশুড়ি আর বউ মিল নাই, ভাবি আর ননদে মিল নাই, পরিবারে পরিবারে একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ কুটনামি। এগুলা শিখে কোথা থেকে? ওই জায়গাগুলা থেকে, ওই যেগুলার নাম বললাম, ওখান থেকে বিজাতীয় কৃষ্টি কালচার এমন ভাবে আমার মাদেরকে গ্রাস করতেছে, যেগুলা থেকে না বাঁচলে পরিণতি হবে কি? ওয়ানুসলিহি জাহান্নাম। আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে মাদকাসক্তি, মাদক আমাদের সমাজকে একেবারে খেয়ে ফেলতেছে, মাদকের সাগরে এই বাংলাদেশ ভাসতেছে। দৈনিক প্রথম আলোর রিপোর্ট, প্রতিদিন 30 লক্ষ বোতল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে, প্রতিদিন লক্ষ লক্ষ ট্যাবলেট বাংলাদেশের ভিতরে ঢুকে। এইগুলো কাদের পেটে যায়? হিন্দুদের পেটে যায় সব, নাকি? এগুলো খ্রিস্টানদের পেটে যায়? কার পেটে যায়? মুসলমানদের পেটে যায়, আমাদের ছেলেদের পেটে যায়, আমাদের ভাইদের পেটে যায়, আমাদের নাতিদের পেটে যায়, অন্য কোন দেশের সন্তানের পেটে যায় না। এই মাদকাসক্তি এমন ভাবে ধ্বংস করতেছে। মাদকাসক্তি শুধু একা এক অপরাধ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামার উম্মুল খাবায়েস, আল খামার উম্মুল ফাওয়াহিশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাদকাসক্তি খালি এক অপরাধ নয়, সমস্ত অপরাধের মূল, সমস্ত খাবাসতের কেন্দ্রবিন্দু। কারণ মাদকাসক্তি আসার সাথে সাথে সেখানে চলে আসে অশ্লীলতা, জানা, ব্যভিচার। মাদকাসক্তি যত বাড়বে সমাজে ইট্টিজিং তত বাড়বে, মাদকাসক্তি যত বাড়বে সমাজে দর্শন তত বাড়বে, মাদকাসক্তি যত বাড়বে সমাজে খুন খারাপি তত বাড়বে, মাদকাসক্তি যত বাড়বে সমাজে চুরি ডাকাতি ছাঁদাবাজি চিন্তাই তত বাড়তে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উম্মুল খাবায়েস, উম্মুল ফাওয়াহিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে কারিমায় এই মাদকাসক্তিকে মানুষের কাজ নয়, এটা শয়তানের কাজ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাব করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার, এই মদ এই মাদকাসক্তি হলো রিজসুম, এটা হলো নাপাক, এটা পাক জিনিস নয়, পবিত্র জিনিস নয়। মুসলমান কোনদিন নাপাক জিনিস খাইতে পারে না। মুসলমান নাপাক জিনিস খায়? তাহলে মুসলমানের ছেলে মদ খাইতে পারে? মিন আমালি শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। এটা কোন মানুষ খায় না, এটা যে খায় শয়তান হয়ে যায়। মিন আমালি শয়তান, আল্লাহ পাক স্পষ্ট করে বলেন এটা শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন, এই মাদকাসক্তি থেকে দূরে থাকো। যত বেশি দূরে থাকবে সেই সমাজ যত বেশি মাদক মুক্ত হবে। লাআল্লাকুম তুফলিহুন, ওই সমাজ একটা সফল সমাজ হবে। যেই দেশ মাদক মুক্ত হবে ওই দেশ সফল দেশ হবে। যেই সমাজের মানুষ মাদক মুক্ত হবে সেই সমাজ তত উন্নত হবে। সুবহানাল্লাহ। এই মাদক যেমন এক অপরাধ, যেই মাদকের কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না। এই জন্য মাদকের এক নম্বর ওষুধ হলো নামাজ, সলাৎ। সলাৎ যদি আদায় করে আমার ছেলে মেয়ে যদি নামাজি হয় তাহলে মাদক থেকে দূরে থাকা সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ এমন এক জিনিস যেই জিনিস সকল অশ্লীলতা সকল খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। এজন্য মাদকাসক্তি বন্ধ করতে হলে আগে ছেলে মেয়েকে নামাজি বানাইতে হবে। সমাজের সবাই মিলে না সবাইকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে। সমাজের মেম্বার, চেয়ারম্যান, প্রতিনিধি, জনসমাজের যত প্রতিনিধি আছে সকল প্রতিনিধি মিলে একযোগে সমাজের সকল মানুষকে মুসলমানকে নামাজি বানাইতে হবে। যত বেশি নামাজি বানাইতে পারবো তত বেশি সমাজ অপরাধ মুক্ত হবে, মাদক মুক্ত হবে, সুদ মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে। যত বেশি আল্লাহর বান্দা নামাজি হবে, আল্লাহর বান্দা যত নামাজি হবে তত অপরাধ মুক্ত হবে। যে বিষয় আমরা বলতেছিলাম আমার ভাইয়েরা, বিজাতীয় কৃষ্টি কালচার গ্রহণ করলে, নবীর সুন্নতের আদর্শ পরিত্যাগ করলে পরিণতি জাহান্নাম। দুই নম্বর পরিণতি হলো কিয়ামত হবে, হাশর হবে, নশর হবে ওই মুশরিকদের সাথে। ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন, হাশর হবে কার সাথে বলে না দেখি? ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন, হাশর হবে খ্রিস্টানের সাথে। ভালোবাসার দিবস পালন করবেন, হাশর হবে মুশরিকদের সাথে। কারণ আমার রাসূল 14ই ফেব্রুয়ারি কোন দিবস পালন করেন নাই, আমার রাসূলের সাহাবীরা কোন দিবস পালন করেন নাই, দিবসগুলো পালন করছেন মুশরিকেরা, খ্রিস্টানেরা। সুতরাং ওই সকল দিবস যদি আপনার কাছে ভালো লাগে আপনার হাসর নসর হবে তাদের সাথে। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাসসা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়ামা যাআদাত তালা, সাবি কিয়ামত কত কঠিন জিনিস তুমি কি জানো নাকি? যদি বুঝতে কিয়ামত কত কঠিন জিনিস, কিয়ামত কবে হবে সেই খবর নিতা না। কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, কি নিয়ে রাখছ? ওই সাহাবি বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা শাইয়া ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন প্রস্তুতি নিতে পারি নাই, একটা প্রস্তুতি নিয়েছি, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আমার রাসূলকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা মা মান আহবাবতা, ও সাহাবী, যেই প্রস্তুতি নেওয়া দরকার আসল প্রস্তুতি নিয়ে ফেলছো। তুমি যাকে মহব্বত করো তোমার হাসর হবে নসর হবে তার সাথে, তুমি রাসূলকে মহব্বত করো তোমার হাসর হবে রাসূলের সাথে, রাসূলের সুন্নতকে মহব্বত করো তোমার হাসর হবে রাসূলের সাথে, সাহাবায়ে কেরামের আদর্শকে পছন্দ করো মহব্বত করো তোমার হাসরটা হবে সাহাবায়ে কেরামের সাথে। কিন্তু যদি মুশরিকের আদর্শ মুশরিকের সংস্কৃতি পছন্দ করো তোমার হাসর নসর হবে মুশরিকদের সাথে, তাহলে বিজাতীয় সংস্কৃতি যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার আপনার হাসর হবে ওই বিজাতীদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাওয়া মিনহুম, যেই যেই জাতির সংস্কৃতিকে পছন্দ করে মহব্বত করে তার হাসর হবে কিয়ামতের ময়দানে ওই জাতির সাথে। তাহলে আমরা মহব্বত করব কোন আদর্শকে? আল্লাহ রাসূলের আদর্শকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কিয়ামত পর্যন্ত সবচেয়ে উত্তম আদর্শ হলো রাসূলের সুন্নতের মধ্যে। এরপরে যদি এই সকল বিজাতীয় কালচার সমাজে চলতে থাকে, আজকে সমাজে বার্থডে বেড়ে গেছে, বার্থডে পালন করে বাচ্চার জন্মদিন বিশাল বিশাল কেক কিনে আনে বার্থডে পালন করে, এই বার্থডের সংস্কৃতি কার সংস্কৃতি? মুসলমানের সংস্কৃতি, খ্রিস্টানের সংস্কৃতি, বিজাতীয় কালচার। আজকে দেখা যায় মুসলমান যুবক হাফ প্যান্ট পরে পরে হাঁটে, এই হাফ প্যান্ট পরে হাঁটা কার সংস্কৃতি? বিজাতীয় সংস্কৃতি, মুসলমানের কালচার না। মুসলমান যুবকের হাতের মধ্যে ছুরি লাগাই রাখে, বালা লাগাই রাখে, ছুরি বালা দেখছেন না? এই ছুরি লাগানো বালা লাগানো এটা মুসলমানের কালচার নয়, এটা নবীর কালচার নয়, নবীর সাহাবীদের কালচার নয়, এটা বিজাতীয় কালচার। তাদের দুল লাগাই রাখা, গলার মধ্যে চেন লাগাই রাখা, এগুলো মুসলমানের কালচার নয়, বিজাতীয় কালচার। এরকম অসংখ্য কালচার আজকে ম্যারেজ ডে পালন করে, বিবাহ বার্ষিকী পালন করে, আর নতুন নতুন কত বার্ষিকী কত দিবস কত কিছু পালন করে, যেগুলো বিজাতীয় কৃষ্টি কালচারের কারণে মুসলমান সমাজে এসে গেছে। এরপরে দেখেন বিবাহ শাদীর মধ্যে দুনিয়ার বিজাতীয় কৃষ্টি কালচার অশ্লীলতায় ভরপুর। বিবাহের অনুষ্ঠান হয়, সেখানে মুসলমানের বিয়ে একটা পবিত্র অনুষ্ঠান, সেই পবিত্র অনুষ্ঠানে গান বাজনা বাজাইতে থাকে। আপনাদের দেশে মনে বাজায় না? বাজায় নেই কি বলে, শরীয়তের দেশে আবার গান বাজনা বাজে? নাউজুবিল্লাহ, শরীয়তপুর এখানে কেমনে আবার গান বাজনা বাজে? আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে মুসলমানের জন্য হারাম ঘোষণা করছেন। গান বাজনা হারাম না হালাল? গান বাজনা হারাম। কোরআনে কারিমে সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ামিনান নাসি মান ইশতারি লাহুয়াল হাদিসে লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি গান বাজনা শোনার জিনিসপত্র সরঞ্জামাদি ক্রয় করে, গান বাজনার সাথে সম্পর্ক থাকে, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে আযাবে আলীম। আযাবে আলীম মানে জাহান্নামের আযাব। মুসলমানের বিয়ে হবে সেখানে গান বাজনা হবে কেন? এটা তো মুসলমানের কালচার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা শুনলে কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখতেন, দূর দূরান্ত থেকে গান বাজনার কোন আওয়াজ যদি নবীর কানে আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে রাখতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোন এক জায়গায় যাচ্ছিলেন, তার পিছনে পিছনে তাবেঈনেরা যাচ্ছিলেন, হঠাৎ করে দূরে কোন এক জায়গা থেকে গান বাজনার আওয়াজ শোনা গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিলেন, আঙ্গুল ঢুকাই দিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছেন। তাবেঈন একরাম জিজ্ঞাসা করলেন আপনি এভাবে গান বাজনা শোনার পরে কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিলেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার নবীকে দেখছি একদিন আল্লাহর রাসূল সহ আমরা এক জায়গায় যাচ্ছিলাম, অনেক দূর দূরান্ত থেকে গান বাজনার আওয়াজ শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিছেন। যে রাসূল গান বাজনা শুনে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিতেন, সেই রাসূলের উম্মতেরা গান বাজনাকে একবারে তার দিয়ে ভালো করে মোবাইলের সাথে লাগায় কানের মধ্যে ঢুকাই রাখে। সেই রাসূল গান বাজনা দূর থেকে শুনলে কানে আঙ্গুল দিয়ে রাখতেন, আর রাসূলের উম্মত সুন্দর করে কানের ভিতরে তার দিয়ে সুন্দর করে হেডফোন দিয়ে কানের ভিতরে গান বাজনা ঢুকাই রাখে। যেই রাসূলের উম্মত গান বাজনার প্রতি এত মহব্বত, সেই রাসূলের উম্মত রাসূলের সুপারিশ পাওয়ার সম্ভাবনা আছে কি নাই? সেই রাসূল কানে আঙ্গুল দিতেন না শোনার জন্য, সেই রাসূলের উম্মত কানে ঢুকে রেখেছে। কানে ঢুকায় রাস্তা দিয়ে হাঁটে, পিছন থেকে ট্রেন এসে মেরে দিচ্ছে খবর নাই, গাড়ি এসে মেরে দিচ্ছে খবর নাই, কত রকমের অ্যাক্সিডেন্ট ঘটতেছে তারপরেও কানের থেকে খোলে না, কানের ভিতরে ঢুকেই আছে গান বাজনা। ঘুমাইতে গেলেও আছে, টয়লেটে গেলেও আছে, বাথরুমও আছে, সব জায়গায় আছে, কানের থেকে আরে দুইটা খোলে না। এটা কেয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের আগে আমার উম্মতেরা এইরকম গান বাজনাকে এত মহব্বত করবে, ইয়াযিবু আলা রুউসিহিম বিল মাযিব ওয়াল মুগাদ্দিয়া, তাদের মাথার ভিতরে সব সময় গায়িকাদের গান বাজনা বাদ্যযন্ত্র তাদের কানের ভিতরে ঢুকাই রাখবে। এটা কিয়ামতের আলামত। এজন্য কোন মুসলমানের বিয়ে শাদী হবে সেই বিয়ের মধ্যে গান বাজনা হইতে পারে না। এটা বিজাতীয় কালচার। এটা হিন্দুদের বিয়েতে হইতে পারে, বৌদ্ধদের বিয়েতে হইতে পারে, খ্রিস্টানের বিয়েতে হইতে পারে, মুসলমানের বিয়েতে হওয়া সম্ভব নয়। যদি কোন মুসলমানের বিয়েতে হয়, ওই মুসলমানের হাসর হবে হিন্দুদের সাথে, হাসর হবে বৌদ্ধদের সাথে, হাসর হবে ওই খ্রিস্টানের সাথে। মুসলমানের বিয়েতে গায়ে হলুদের নামে দুনিয়ার অশ্লীলতা, যুবক যুবতীদের অবাধ মিলন মেলা, গায়ে হলুদের অনুষ্ঠান, পুরুষ নারীর গায়ে হলুদ মাখে, নারী পুরুষের গায়ে হলুদ মাখে, কি অশ্লীলতার এক মহা অনুষ্ঠান গায়ে হলুদের নামে। এটা কি ইসলামের কালচার নাকি? এটা ইসলামের কালচার? বিয়ে সাদের মধ্যে যৌতুক ছাড়া বিয়ে হয় না। স্বামী স্ত্রীর কাছে, বাবার কাছে, ছেলের বাবা মেয়ের বাবার কাছে এই দাবি করে বসে থাকে, ছেলেকে সম্মান করতে হবে। ছেলেকে কি করা লাগবে? সম্মান। এই সম্মান, তোমার ছেলের সম্মান আছে, ওই মেয়ের কি সম্মান নাই নাকি? ওই মেয়ের কি সম্মান নাই? ওই মেয়ের সম্মান তোমার ছেলের থেকে আরো বেশি। আল্লাহ সুবহান ওয়া তাআলা মেয়েদেরকে সম্মান ছেলের থেকে বেশি দিচ্ছেন, কারণ মেয়েরা মায়ের জাতি, মেয়েরা নবী হন নাই, নবীদের মা হয়েছেন। সুবহান আল্লাহ, নবীদের মা হয়েছেন। জান্নাত কার পায়ের নিচে? আল্লাহ আকবার। নারীদেরকে আল্লাহ পাক নবী বানান নাই, কিন্তু নবীদের মা বানাইছেন, নবীদের স্ত্রী বানাইছেন, নবীদের মেয়ে বানাইছেন। সুবহান আল্লাহ। মায়ের জাতির সম্মান আমাদের থেকে বেশি। তোমার ছেলেকে সম্মান করতে হবে, তো উনার মেয়েকে সম্মান করবা লাগবে না কেন? সম্মান তো বেশি মেয়ের। আমরা দেখি বিভিন্ন জায়গায় মেয়ের বাবা গিয়ে বলে, বাবারে আমারে কিছু সাহায্য করে মেয়ের বিয়ে। অথচ মুসলিম সমাজে মেয়ের বিয়ের জন্য কোনদিন সাহায্য চাইতে পারে না, সাহায্য চাইবো ছেলের বিয়ের জন্য। ছেলের বাবা বলবে, বাবারে ছেলে বিয়ে করতে পারতেছি না, ছেলে বুড়া হয়ে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু সাহায্য করেন। সাহায্য চাওয়ার কথা কে? ছেলের বাবা। কারণ কি? ছেলের বাবা যদি বিয়ে করাইতে যায়, এক নম্বরে ছেলের বাবাকে ছেলে বিয়ে করলে অলিমা দিতে হবে, ছেলে বিয়ে করার পরে অলিমা দিবে, অলিমা দিতে গেলে টাকা পয়সার খরচ আছে, ছেলে বিয়ে করতে গেলে মেয়ের জন্য সাজসজ্জা বাবদ কিছু জিনিসপত্র গহনা নিয়ে যেতে হবে, এটার জন্য টাকা পয়সা লাগবে, ছেলে বিয়ে করতে গেলে মোহর আদায় করতে হবে, সে মোহরের জন্য টাকা লাগবে। তাহলে ছেলে বিয়ে করতে গেলে টাকা লাগে, মেয়ে বিয়ে দিতে গেলে একটা টাকাও লাগে না। মেয়ের বাবা নিজে 5 জন 10 জন মানুষকেও খাওয়ানোর কোনো দরকার নাই, ইসলাম মেয়ের বাবার উপরে বাধ্যবাধকতা করে নাই, তাহলে মেয়ের বাবার একটা টাকাও খরচ নাই, অথচ মেয়ের বাবা মুসলিম সমাজে মানুষের কাছে খোঁজে, আর ছেলের বাবার লক্ষ লক্ষ টাকা খরচ, ছেলের বাবা পায়ের উপরে পা তুলি টাকা গনে। এই কালচার কার কালচার? হিন্দুদের কালচার, বৌদ্ধদের কালচার। এই কালচারে বিশ্বস্ত মুসলমান যারা ছেলে বিয়ে করাইছ এরকম যৌতুক নিয়ে নিয়ে মনে রাখি ওরে বাবা হাসর হবে তোমার হিন্দুদের সাথে, মুসলমানের সাথে তোমার হাসর হবে না, কারণ এই কালচার এই সংস্কৃতি ইসলামে নাই। আমার সম্মানিত ভাইরা, এবাদত কবুল হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো মোতাবাত সুন্নাহ হতে হবে। প্রত্যেকটি এবাদত শর্ত যেটা এটা দিয়ে আমাদের আলোচনা শেষ। তিন নম্বর শর্ত হলো হালাল রিজিক হইতে হবে, হালাল রিজিক খাইতে হবে, হালাল রিজিক ব্যবহার করতে হবে, হালাল উপার্জনের মাধ্যমে জীবন নির্বাহ করতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করবেন না। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আমার রাসূলেরা হালাল খাও আর আমল সালেহ করো। আল্লাহ পাক নবী রাসূলদেরকেও হালাল খাওয়ার নির্দেশ থেকে বাদ দেন নাই। আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে হালাল রিজিক খাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ পাক হালাল উপার্জনকারীর ইবাদত ছাড়া অন্য কারো থেকে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। হালাল খাওয়া ছাড়া, হালাল উপার্জন ছাড়া যত ইবাদত বন্দেগি করবেন কোন কাজ, সুদ খাবেন আবার ইবাদত বন্দেগিও করবেন, ইবাদত বন্দেগি কবুল হবে কিনা? কি সুদ খাওয়া হালাল আপনাদের দেশে নাকি? আপনাদের দেশে সুদ আছে নাকি? সুদের কত রকম, কত প্রকার, এখন সুদের নামে নাই, সুদ এখন বিভিন্ন নতুন নতুন নামে, সুদ নামে চলে না, সুদের নতুন নতুন নামে বিভিন্ন নতুন নতুন পদ্ধতিতে ঘরে ঘরে সুদের বিস্তার। এই সুদের এমন অপরাধ যে সুদের কারণে আপনার ঈমান চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ইমানদার আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও যদি তুমি মুমিন হও, অর্থাৎ যদি চান না ছাড়ো তুমি মুমিন না, যদি সুদ ছাড়তে পারো তাহলেই তুমি মুমিন। ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ যদি ছাড়তে না পারো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আবার আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন, আল্লাহ রাসূলের শাফাত পাই দেবেন, কত সুন্দর কথা। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন আবার আপনি আল্লাহর জান্নাতেও চলে যাবেন, কত সুন্দর মজার কথা। তাহলে সুদ ছাড়তে হবে যদি ইবাদত কবুল হইতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, সুদের মধ্যে 70 রকমের গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জানা করা, কত বড় সাংঘাতিক অপরাধ, অথচ মুসলিম সমাজে অহরহ চলতেছে ঘুষ, অহরহ চলতেছে মুসলিম সমাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশিউল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ যিনি দিবেন ঘুষ যিনি নেবেন দুইজনেই সমারে জাহান্নামে যাবে, রাসূলের ঘোষণা জাহান্নামে। সুতরাং ঘুষ দিবেন নেবেন ইবাদত বন্দেগি আল্লাহ পাক কবুল করবেন না। এই জাতীয় হারাম উপার্জনের যত মাধ্যম আছে সমস্ত মাধ্যম যদি না ছাড়তে পারি আল্লাহ পাক কোন ইবাদত বন্দেগি কবুল করবেন না। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আলোচনা আমরা দীর্ঘায়িত করব না। আমরা যে আলোচনাগুলো শুনেছি এগুলোই আমরা আমল করার চেষ্টা করি। আমরা আমাদের জীবনে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা সবসময় আমাদের মূল কাজ আল্লাহর ইবাদত করা। এজন্য নামাজ ছাড়া যাবে নাকি? আল্লাহর ইবাদতের মধ্যে এক নম্বর ইবাদত হলো নামাজ। আমার মা বোনদেরকে একটা হাদিস শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি চারটা আমল করে তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আমার মায়েরা এই চারটা আমল কোনদিন জীবনে বাদ দিবেন না, শক্ত করে ধরে রাখবেন। মান সাল্লাত খামসাহ, এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিক ভাবে আদায় করবেন। ফজরটা সকাল নয়টায় আদায় করবেন হবে না, ফজরটা ফজরের টাইমে করবেন, জোহরটা জোহরের টাইমে, আসরটা আসরের টাইমে, মাগরিবটা মাগরিবের টাইমে, এশাটা এশার টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর ভাবে আদায় করবেন। ওয়াসামাত সাহরাহা, রমাদান মাস আসলে এক মাস সুন্দর করে রোজা রাখবেন। তিন নম্বর হলো ওয়াতা আব্বালাহা, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর কথা শুনবেন। অনেক মা বোন আবার স্বামীর কথা শোনে না, স্বামীর কথা না শুনলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি কাউকে নির্দেশ দিতাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার জন্য, তাহলে নারীদেরকে বলতাম, নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। তাহলে স্বামীর আনুগত্য ফরজ, জান্নাতে যেতে হলে স্বামীর আনুগত্য করতে হবে। চার নম্বর ওয়াতা যখন পারজাহা, কর্তার বিধিবিধান হিজাবের বিধিবিধান পালন করতে হবে, কর্তা রক্ষা করতে হবে। কর্তা বিহীন জান্নাতে যাওয়া সম্ভব না, কর্তা ফরজ ইবাদত। এজন্য হিজাবের বিধান, কর্তার বিধিবিধান পালন করবে, এই চারটি আমল করবে, জান্নাতের প্রত্যেকটা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, জান্নাতের কোন দরজা দিয়ে ঢুকতে চাও সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলবে, চারটা আমল ঠিক মতো করবেন। আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব এবং ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলো, প্রত্যেকটা ইবাদতে আমাদের ইখলাস থাকতে হবে, সুন্নতের অনুসরণ থাকতে হবে। বিজাতীয় কৃষ্টি কালচার, ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের, বৌদ্ধদের, মুশরিকদের সকল কালচার থেকে দূরে থাকতে হবে, কারণ ইসলাম একটা পরিপূর্ণ দিন। ইসলামের সব কালচার ইসলামের মধ্যে বিদ্যমান আছে, আর হালাল রিজিকের উপরে জীবন নির্বাহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রিজিকের মাধ্যমে জীবন নির্বাহ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে আমাদেরকে হেদায়েতের সমস্ত জরিয়া, হেদায়েতের সমস্ত উপকরণ এখান থেকে পাওয়ার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরার তৌফিক দিন। সমস্ত শিরক থেকে, কুফর থেকে, নেবার থেকে আমাদেরকে বিরত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।